Alhamdulillah wassalatu wassalamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Wa ba'd. Ramadan samne asche goto shombare ami kichu alochona korechi fadilat somporke. To ajke joruri kichu alochona siyamer bidhan somporke. Abu Umama kortik bornito ekti riwayat Allah Rasul sallallahu alaihi wasallam bolechen ittaqullah, তোমরা ভয় করো আল্লাহকে, ওয়াসাল্লু খামসাকুম, আর তোমাদের পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের মাসের অর্থাৎ রমজান মাসের সিয়াম আদায় করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম তাইয়িবাতান বিহা আনফুসুকুম, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো মনের সন্তুষ্টিতে, এরকম নয় যে ঠেকায় পড়ে দিচ্ছি, বুঝলেন? মাল যাকাত একরিয়াল কাউকে দেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, একদম মন ফ্রেশ থেকে দিতে হবে। যাকাত যদি আসে 1 লাখ তো দিবেন না, যাকাত যদি আসে 1 কোটি দিবেন না, এই সৌদিতে আছে বড় ব্যবসায়ী, কিছু বাংলাদেশে আছে বড় বড় ধরে, আর বড় বড় ধনী ছাড়া যারা মধ্যবিত্ত হিসেবে আছে এখানে অনেকেরই লক্ষাধিক টাকা যাকাত আছে, বুঝতে পারছেন? যারা যাকাত আদায় করবে না এদের পরিণতি খারাপ, খবরদার, যাকাত অবশ্যই আদায় করতে হবে। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম তাইয়িবাতান বিহি আনফুসুকুম, তো এই কয়টি কাজ, প্রথম নম্বর ভয় করো আল্লাহকে, আল্লাহর বিধান মেনো মানো, পাঁচ ওয়াক্ত সালাত পড়ো, রমজান মাসের সিয়াম পালন করো, যাকাত আদায় করো, তাহলে তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ রমজান মাস, খবরদার, কেউ যেন বাহানা করে সিয়াম বাদ না দেয়। আর সৌদিতে যদি না রাখেন তাহলে কোন জায়গায় রাখবেন? এখানে সিয়াম সহজ, যত বড় আপনার হাত কাজ ভোগ না কেন রমজান মাসে ডিউটি কম। অন্যদিকে বেশিরভাগ বাই চান্স হয়তো দু একটা শয়তান থাকতে পারে, নাহলে স্বাভাবিক লম্বা দিন একদম দিনের শুরুতে কাজ দেয়, বড় দিয়ে ডিউটি রাতে 2টা থেকে 3টা পর্যন্ত, তারাই হয়তো কর্ম করতে পারে যাদের নিজের ডিউটি, নিজের কাজ বেশি, নিজের ডিউটি অর্থাৎ নিজে নিয়ে নিয়ে এসে ভাড়া কোভিডকে পয়সা দেয়, তারপরে এরকম ওরাই গর্ব করতে পারে বেশি, কারণ পয়সা বেশি খেতে পারে, যার ফলে আস্তাগফিরুল্লাহ আলিম রমজান মাস আসলেও সিয়াম আদায় করে না। অন্যদিকে কেউ কেউ আছে বাহানা করে সিয়াম আদায় করে না, আপনি কি বলেন? এক সিয়াম যদি যায় রমজান মাসে, আল্লাহ আকবার, একটা সিয়াম যায়, পরবর্তীতে এই সিয়াম রমজান মাসের এই সিয়াম আর আপনি পাবেন? যে রমজান গেল এই তো চলে গেছে, তিনি খৌফ করতে হবে আল্লাহকে, ভয় করতে হবে আল্লাহকে, বাহানা করে কেউ যেন সিয়াম ভঙ্গ না করে, পাঁচ ওয়াক্ত সালাত আর যথাসাধ্য চেষ্টা করে কিয়াম তারাবির সালাত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه, যে ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে কিয়াম করল, তারাবির সালাত, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি এরকম হয় ডিউটির কারণে পড়তে পারছেন না, তো পরে পড়েন, ডিউটি শেষ করার পর পড়বেন, কিন্তু তারাবি ছাড়বেন না, একা একা পড়তে পারেন। আর না হয় এক জায়গায় একজন আছেন, একজন ইমাম বানিয়ে একজন পড়বে, একজন ইমাম, ও ইমাম ইমামতি করবে আর বাকিরা তার পিছনে মুক্তদি হয়ে সালাত আদায় করবে, এরকম করুন, বুঝতে পারছেন? কত সুন্দর ফজিলা। আবার সকলকেই চেষ্টা করা দরকার জামাতের সাথে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, কেউ যদি ইমামের সাথে ইমাম যতক্ষণ পর্যন্ত সালাত শেষ না করে ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকে, আল্লাহ পাক তাকে সারা রাত কিয়াম করার সওয়াব দান করবেন। এই জন্য মিস নেই, আল্লাহ আমাদের তৌফিক দান। আমাদের কয়েকটি বিষয়ে জানা রাখা জরুরি। সিয়ামের রুকুন, মূল ভিত্তি সিয়াম দুইটা। একটা হলো যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় ওগুলো থেকে দিনের বেলা বিরত থাকা, আমরা সবাই জানি যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় এইসব কারণ থেকে দূরে থাকা, বিরত থাকা কোন সময় সিয়ামের অবস্থায়। আর আরেকটা হলো নিয়া, নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইউজমি' সিয়াম ক্বাবলা আল ফাজর ফালা সিয়াম লাহ। যদি কেউ সিয়ামের ফরজ সিয়ামের নিয়ত ফজরের পূর্বে না করে তাহলে তার সিয়াম নেই। তো ফজরের পূর্বে নিয়ত করতে হবে। হ্যাঁ, যেমন আমাদের ইজমালি নিয়ত থাকে সারা মাস আমরা সিয়াম পালন করব, মনে হয় থাকে না? তো এটি আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। প্রথম শেখ উসাইমিন রহমতুল্লাহ আলী বলছেন এটি যথেষ্ট, তার মনে নিয়ত আছে একফি। তবে বিশেষ কারণে যদি মাঝে সিয়াম ভঙ্গ করে, যেমন সফরে গেছে অথবা অসুস্থ হয়েছে একদিন দুই দিন রাখতে পারেনি, তাহলে আবার মনে মনে নিয়ত করতে হবে ফজরের পূর্বে। আলহামদুলিল্লাহ, এবারে জানা দরকার সিয়াম ভঙ্গকারী বিষয় আদি কি প্রসিদ্ধ, তবু বলে দেওয়া উচিত। পানাহার করা, খাবার খাওয়া, পানীয় খাওয়া স্বেচ্ছায়, এটা সত্য। স্বেচ্ছায় যদি কেউ পানাহার করে নেয় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে গেল। স্বেচ্ছায় খেলে ভঙ্গ। আচ্ছা, কাজ করে সারা বছর তো সিয়াম রাখেনি, তো এই প্রথম রেখেছে, তো প্রথম একদিন দুই দিন একটু বেশ কম হয়, প্রথম দিন রেখেছে ডিউটিতে আছে মহম পাঁচ সাতটা আটটা নয়টা দশটা, হঠাৎ করে তৃষ্ণা পেয়েছে, ওখানে গিয়ে পানি খেয়েছে ভুল বসাতো, হতে পারে কিনা? তো এরকম যদি হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না, আলহামদুলিল্লাহ। খবরদার, এই প্রশ্ন করতে নাই, সবসময় ইয়াদ রাখবেন। কেউ কেউ এরকম করে হঠাৎ করে ভুল বসতো পানি খেয়ে নিয়েছে, অথবা জুস খেয়ে নিয়েছে, অথবা চা, পরে স্মরণ হয়েছে আমি তো রোজা, আমি আমি সাইম, হালাল খেয়ে নি, এরকম করে না কেউ কেউ? এটা এরকম কেন করে যেহেতু জানে না মশালা। যদি বাই চান্স এরকম ভঙ্গ, মানে কেউ কিছু খেয়ে ফেলে সিয়াম ভঙ্গকারী বিষয়ে কিছু করে ফেলে, তাহলে এই অবস্থায় ভুলবশত যদি হয়, অনিচ্ছায় হয়, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহম আর করম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইতিম সাওমাহু ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকা। কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে, মান নাসিয়া শয়তান খুশি হওয়ার কিছু নেই, শয়তান বলে বাবারে বাবারে সে তো মুস্তাহিল, একটা জানে দেখা যায়। আর যদি আপনি না জানেন ভঙ্গ হবে স্বেচ্ছায়, তাহলে মুশকিল, তাহলে শয়তান খুশি, ঠিক না? অনিচ্ছা হয়ে গেছে অথবা ভুলবশত হয়েছে, কে বলেছে বলছেন আলহামদুলিল্লাহ ইয়া রব, কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নামা আতআমাহুল্লাহ ওয়া সাকা, আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, যেহেতু সে ভুলবশত করেছে, অতএব সে যেন তার সিয়াম পূর্ণ করে, আলহামদুলিল্লাহ। আরেকটা, এইগুলো দুই কারণ, পানাহার দুইটা জিনিস না, খাবার পানীয়। স্বেচ্ছায় যদি কেউ বমি করে, তাহলে সিয়াম ভঙ্গ হবে, স্বেচ্ছায় অনিচ্ছায় হঠাৎ করে ঘুমিয়ে সিয়াম ভঙ্গ হবে না। স্বেচ্ছায় হয়তো বিশেষ কারণে তার মনে মনে পেটে অসুবিধা, যদি বমি না হলে তো ক্ষতি, এরপরে স্বেচ্ছায় বমি করিয়ে করানো হয়েছে, হ্যাঁ, তাহলে এই অবস্থায় কি হবে, সিয়াম ভঙ্গ হবে। আর যদি এমনিতেই ভঙ্গ বমি আসে, এমনিতেই বমি আসে, তাহলে কিনা সিয়াম ভঙ্গ হবে না, আলহামদুলিল্লাহ। খালাস, যেহেতু সময় কম, আর দলিল পেশ করব, দলিল পরে দর্শ। আরেকটা হচ্ছে বীর্যপাত করা স্বেচ্ছায় যেকোনো ভাবে, তাহলে সিয়াম ভঙ্গ হবে, আর এই অবস্থায় কাজা ওয়াজিব হবে। কয়টা হলো? চারটে। আরেকটা হলো ইঞ্জেকশন ব্যবহার করা, এমন ইঞ্জেকশন যে ইঞ্জেকশন খাবারের পরিবর্তে ব্যবহার হয়। কোন কোন ইঞ্জেকশন আছে খাবারের, অথবা স্লাইন খাবারের পরিবর্তে দেয় না, তো এরকম যদি কোন স্যালাইন বা ইঞ্জেকশন হয় ব্যবহার করে, তাহলে কি হবে, সিয়াম রোজা ভঙ্গ হবে। আরেকটা ব্যাপার, এক্ষেত্রে আলিমদের মতবিরোধ হয়েছে, সিঙ্গা লাগানো, সিঙ্গা হিজামা, আরবিতে বলা হয় হিজামা, হিজামা লাগালে, কেউ কেউ বলেছেন সিঙ্গা লাগালে, এটা তো বর্তমানে তো কেউ লাগাই না, তবে এখানে আছে কিন্তু সিঙ্গা লাগানোর ইয়ে মজুদ, অফিস আছে না, মাকতাব মজুদ না, দোকান আছে। যদি কেউ দিনে লাগায় সিঙ্গা, তাহলে কোন কোন আলিমের মতে কি হবে, রোজা নষ্ট হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। আর কেউ কেউ বলেছেন না, সিয়াম নষ্ট হবে না। তো আমি বলছি আমাদের এটা করার কি প্রয়োজন, বেশ প্রয়োজন, আপনি রাত্রে করতে না দিলে তো আর মানে ইফতার থেকে বেশি গেলেন। তো হেজামা বা সিঙ্গা থেকে আমরা এমনি আলহামদুলিল্লাহ আমরা এমনি দূরে থাকি। অনেক মুসলমান জানে সিঙ্গায় ফায়দা আছে, তবুও সিঙ্গা লাগাইনি, আমি তো নিজে এখনো পর্যন্ত লাগাইনি, কিন্তু সিঙ্গা লাগানো তো ফায়দা, যাই হোক আলহামদুলিল্লাহ। এই গেল কয়েকটি কারণ, যেখানে শেখ উজাইমিন রহমতুল্লাহ আলী বলেছেন সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে সাতটি। এই যে কয়েকটা বলা হলো, খাবার পান করা আর ইঞ্জেকশন ব্যবহার করা, এমন ইঞ্জেকশন যেটি খাবারের পরিবর্তে ব্যবহার হয়। আরেকটা হলো স্বেচ্ছায় বমি করা, চাইল। আরেকটা হলো স্বেচ্ছায় বীর্যপাত করা। আরেকটা হলো নারীদের ক্ষেত্রে, নারীদের মাসিক ঋতু হলে, বাচ্চা জন্ম হলে যে নেফাস হয়, রক্তপ্রবাহ, এগুলি হলে কি হবে, রোজা ভঙ্গ হবে। আর আরেকটা হলো জিমা, স্ত্রী সহবাস করা। এইসব যদি মানুষ স্বেচ্ছায় করে, তাহলে সিয়াম ভঙ্গ হবে। আর যদি স্ত্রী সহবাস করে, স্ত্রী সহবাসের ক্ষেত্রে কিন্তু এসেছে কাফফারা মুহাল্লালা, ভারী কাফফারা। বাকি কয়েকটিতে যদি কেউ স্বেচ্ছা এরকম করে, তাহলে রোজার পরিবর্তে রোজা রাখলে হবে, আর আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার, ক্ষমা চাইবে। আর স্ত্রী সহবাস করলে আসে কয়েকটা জিনিস ভারী, যদি কেউ স্বেচ্ছায় স্ত্রী সহবাস করে, তাহলে তাকে প্রথম নম্বর কি আদায় করতে হবে, একটা গুলাম আজাদ করতে হবে। গুলাম বর্তমানে গুলাম কি আদাদ করবে, আর যদি গুলাম আজাদ না করতে পারে, তাহলে একাধারে ধারাবাহিক দুই মাস সিয়াম পালন করতে হবে, এক রোজার পরিবর্তে। তাহলে কি বলেন, যারা স্বেচ্ছায় সিয়াম ভাঙ্গে তাদের অবস্থা কি? সারা জীবন আপনি যদি এক সিয়ামের প্রতি সিয়াম রাখেন, সেই সিয়ামের কথা কিরকম আদায় হবে, আর সেরকম ফদিলত তো আপনি পাবেন না। এই জন্য খবরদার, যারা বিগত জীবনে গুনাহ করেছো, তওবা করো, স্ত্রী সহবাস যদি কেউ স্বেচ্ছায় করে তাহলে প্রথম নম্বর গুলাম আজাদ করা, যদি তার সামর্থ্য না রাখে তাহলে ধারাবাহিক দু মাস সিয়াম পালন করবে, আর যদি তারও তৌফিক না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। বুখারী মুসলিম সহ 60 জন উল্লেখ করেছেন হাদিসটি, হাদিসটি গ্রহণযোগ্য। আল্লাহ আমাদের সকলকে তার যাবতীয় বিধান সুন্দরভাবে ভালো করে পালন করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, সেহরি খাওয়া, সেহরি ছাড়বেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু فإن في السحور بركة, তোমরা সেহরি খাও কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। কিছু না পেলে একটা খেজুর খেয়ে নেবেন, সৌদিতে সব জায়গায় খেজুর পাওয়া যায়, বিশেষ করে আল কাসিম, আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা, মানুষ বর্ণন বর্ণন করতে সব জায়গায়, আর শুধু এখানে সারা সৌদিতে, মক্কায় যান, মদিনায় যান, যে কোনো জায়গায় এইখানে যদি না পান তাহলে আপনি কিনতে পারেন, সব জায়গায় আলহামদুলিল্লাহ মজুদ, বেকালা পর্যন্ত পাওয়া যায়, বড় বড় বেকালায় পাওয়া যায় খেজুর, আর ছোট ছোট বেকালায় পাওয়া যায় রমজান মাসে, আলহামদুলিল্লাহ। সিয়াম সেহরি অবশ্যই অবশ্যই খাবেন, কেউ কেউ আছে যেমন ডিউটি শেষ করলে একটা সেহরি খেয়ে শুয়ে পড়ে, করে আজান পরে উঠলো নামাজ পড়লো, হ্যাঁ সেহরি আর খায় না, এটা গলত। সেহরি ফজরের কিছুক্ষণ পূর্বে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সেহরি খাওয়ার শেষ সময় আর সালাতের মধ্যে কতটুকু পার্থক্য ছিল, 50 আয়াত 50টি আয়াত পাঠ করতেন, পাঠ করার সময় যতটুকু ততটুকু সময় পার্থক্য ছিল সেহরি আর ফজরের সালাতে, সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা যেন সেহরি একদম শেষ সময়ে খাই, মানে এখন আজানের 10-15 মিনিট আগে, বুঝলেন, কত 5 মিনিট আগে খাওয়া শেষ তারপরে জামা মসজিদ, কারণ এখানে তো আরো 10 মিনিট 5 মিনিট পরে সালাত শুরু হয়, তো আপনি 15 মিনিট আগে, তো বাই চান্স আপনি খেয়েছেন সেহরি আবার মনে হয় আরো খেয়েছে কিছু খেতে খাবেন, অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত ফজর ওয়াক্ত না হবে ততক্ষণ আপনি খেতে পারবেন। আরেকটা দিক হলো ইফতারি, ইফতারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আন-নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, যত তাড়াতাড়ি ইফতারি করবে তত তারা কল্যাণের মধ্যে থাকবে। তাই আপনি দেখছেন সূর্য ডুবে গেছে অথবা আপনার ঘড়িতে টাইম হয়ে গেছে, আপনি খেয়ে নেবেন, অপেক্ষা করবেন না, আজান অপেক্ষা করতে হয়, আপনি নিশ্চিত টাইম হয়ে গেছে। কখনো কখনো দেখা যায় মুয়াজ্জিন আরো 2-3 মিনিট লেট করে, হয় না, তো আপনি ওদের দিকে আপনি দেখাবেন না, মুয়াজ্জিন মুয়াজ্জিন আপনি সময় দেখছেন মজবুত না, ঘড়ি ক্যালেন্ডার নিজের ঘড়ি কি ক্যালেন্ডার, আলহামদুলিল্লাহ ঘরেও ক্যালেন্ডার মসজিদেও ক্যালেন্ডার আছে, সময় হয়ে গেছে ইফতারের, আপনি সাথে সাথে ইফতার করবেন, বিলম্ব করতে নাই, বুঝতে পারলেন তো। আর আপনাদের সাথে রমজান মাসে দেখা হবে নাকি না এই জন্য জরুরি কিছু মশলা বলে দিচ্ছি, ওয়াফাকাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে এবং আমাকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, সুন্নত হলো ইফতারি রুতব দিয়ে করা, এখানে রুতব দিয়ে কাঁচা কাঁচা ফুল শুকনো নয়, আচ্ছা রুতব কাঁচা খেজুর যেটা দেখবে, মানে আমরা সহজ তর্জমা করি কাঁচা, কিরকম কাঁচা এটা বাস্তব না দেখলে আপনি বুঝবেন না, বুঝতে পারছেন, তো রুতব দিয়ে খাবেন ইফতার। আচ্ছা, যদি রুতব না থাকে তাহলে শুকনো খেজুর যেটা আমরা সবসময় পাওয়া যায়, আর যদি তাও নাই তাহলে পানি দিয়ে ইফতারি করা সুন্নাহ। এই তিনটা তরিকা, প্রথম নম্বর উতপ, তারপরে তাম্র শুকনো খেজুর, তারপরে নাই তাহলে কি পানি, ওয়াফাকাকুমুল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, খাওয়া অবশ্যই বিসমিল্লাহ বলে খেতে হয়, আর কোন হাত দিয়ে, ডান হাত দিয়ে, আর খাবার শেষ আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আর দোয়া পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খাবার খায় আর এই দোয়া পড়ে, আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। আর বিসমিল্লাহ বলতে ভুলবেন না, ডান হাত দিয়ে খেতেও ভুলবেন না, সবসময় ডান হাত দিয়ে খাবেন। পানি, জুস, আসির, সুরবা, তামর যা আছে সবই ডান হাত দিয়ে খেতে হবে, একটার পর একটা না একসাথে কিরা কিরা খাবেন, কিরকম খাবেন, ডান হাত দিয়ে, এরকম না। এটা মুসলমানের খাবার না, এটা আল্লাহর নেক বান্দাদের খাবার না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক উম্মতের খাবার না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা বাম হাত দিয়ে খাবে না, বাম হাত দিয়ে পান করবে না, কারণ বাম হাত দিয়ে শয়তান পান হয়।